أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم. ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله. ما على المحسنين من سبيل والله غفور رحيم. সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা ইসলাম প্রিয় তাওহীদী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিঃসন্দেহে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো শেষ করতে পারবো না, যার অগণিত নিয়ামত আমাদের ঘিরে রেখেছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দান করেছেন এবং তাকে সে অনুযায়ী চলার তৌফিক দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশ্রেষ্ঠ উম্মতকে জিহাদ ফি সাবিলিল্লাহ দিয়ে সম্মানিত করেছেন, যদি আমরা তা উপলব্ধি করতে পারি। আর এটা এজন্য যে আল্লাহ মুমিনদের হাতে কাফিরদের শাস্তি দিতে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সর্বাত্মক জিহাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তারা এত বড় কুরবানি করেছেন বলেই আল্লাহর অনুমতিক্রমে আমরা আজ উঁচু গলায় ইসলামের ডাক দিতে পারছি। একমাত্র জিহাদের মাধ্যমেই আল্লাহ ইসলামের দুশ্মনদের গোড়া কর্তন করেছেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে দুনিয়ার অনেক জায়গায় আবার জিহাদ বুলন্দ হচ্ছে এবং নিঃসন্দেহে সমসাময়িক আলিমদের ঐক্য মতে আজ সারা দুনিয়ার যেখানে জিহাদের ময়দান উন্মোচিত হয়েছে বা হয়নি, সে সব জায়গায় জিহাদ প্রত্যেক মুসলিমের উপর ফরজুল আইন হিসাবে পরিগণিত হচ্ছে। সে হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যাদেরকে জিহাদ থেকে অব্যাহতি দিয়েছেন তারা ব্যতীত সকল মুসলিমের উপর জান এবং মাল দিয়ে তাগুত ও মুত্তাক শাসকদের বিরুদ্ধে জিহাদ করা ফরজুল আইন হয়ে গেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, আর ছরণাকারী বেদুইন লোকেরা এলো যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ ও রাসূলের সাথে মিথ্যা বলেছিল। এবার তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আজাব, যারা কাফের। দুর্বল রুগ্ন ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ও তার রাসূলের সাথে। নেককারদের উপর অভিযোগের কোনো পথ নেই, আল্লাহ হচ্ছেন ক্ষমতাশালী এবং দয়ালু। যে পরিস্থিতিতে মুরতাক শাসকগণ আজ সারা দুনিয়ায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াহ পরিবর্তন করে নিজের হাতে বানানো আইন দ্বারা মুসলিম উম্মাহকে শাসন করছে এবং তাদের এই কুফর আইনের উপর চলতে বাধ্য করছে, এমত অবস্থায় কোনো মুমিনের জন্য ঘরে বসে থাকা শোভনীয় নয়। তাই আমরা আসলেই আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, কারণ এমত অবস্থায় কোনো শরিয়াহ সঙ্গত ওজর ছাড়া জিহাদের ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকা নিফাকের পরিচয় হিসেবে কোরআনে উল্লেখিত হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন নাজিল হয় কোরআনের কোনো সূরা যে তোমরা ঈমান আনো আল্লাহর উপর তার রাসূলের সাথে একাত্ম হয়ে, তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে, আমাদের অব্যাহতি দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি। তারা পিছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পারে আনন্দিত হয়েছে এবং মোহর এটে দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপর, বস্তুত তারা তা বুঝে না। আমাদের সম্মানিত মুজাহিদ শায়খ আনোয়ার আল আওলাকি রাহিমাহুল্লাহ তার মাশআরি আল আশওয়াক নামক সিরিজ লেকচারে এই আয়াতের ব্যাপারে বলেছেন, যার সারমর্ম হচ্ছে, এই সমস্ত মুনাফিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছে, তার সাথে উঠা বসা করেছে, তার মুখ থেকে সরাসরি কোরআন এবং হাদিস শুনেছে, জ্ঞানী সাহাবিদের সাথে সময় অতিবাহিত করেছে, যার ফলে তারা আমাদের থেকে শরীয়তের ব্যাপারে বেশি জ্ঞানী ছিল, কিন্তু তারপর যখন তারা তাবুক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না গিয়ে ঘরে বসে থাকবেন বলে বেশি আনন্দিত ছিল, যার কারণে আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছেন এবং এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন তারা তো দিন বুঝে না। তাই প্রত্যেক মুমিনের উচিত জিহাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর সামনে নিজের ইমানের সত্যবাদিতা প্রমাণ করা, এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। কোনো কোনো সময় আল্লাহ মুমিনদের জীবনে তাকে আমলে সালেহ করার সুযোগ দেন, যে এই সুযোগের মর্যাদা বুঝে তাকে আল্লাহর সন্তুষ্টির পাথেও বানায় সেই প্রকৃতপক্ষে বুদ্ধিমান, এবং এই সুযোগের সদ্ব্যবহার করার কারণে আল্লাহ তাকে একের পর এক আমলে সালেহ করার তৌফিক দান করেন। নিঃসন্দেহে ভালো আমল আল্লাহর তৌফিক ক্রমে ক্রমে সম্পাদিত হয়। অন্যদিকে এই আমলে সালেহ করার সুযোগকে যারা মর্যাদা দেয় না এবং এটি কাজে লাগায় না, হয়তো তারা পরবর্তীতে আফসোস করবে, এমনও হতে পারে এই সুযোগ তার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। তাই প্রত্যেক মুমিনের উচিত যখন জিহাদের ডাক আসে আর তার তখন সে সব দিক দিয়ে সশরীরে জিহাদ করতে সক্ষম অথবা মাল দিয়ে অথবা জিহাদের অন্যান্য কাজে সহযোগিতা করতে সক্ষম, প্রথম অবস্থাতেই তার ডাকে সাড়া দেওয়া উচিত। অন্যথায় আল্লাহ তাকে পরবর্তীতে আর জিহাদ করার তৌফিক নাও দিতে পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, বস্তুত আল্লাহ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোনো শ্রেণীবিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতঃপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে, তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ, তাই পিছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন, আল্লাহ যদি আপনাকে ফিরিয়ে নিয়ে যান তাবুকের এই অভিযান থেকে অন্য কোনো শ্রেণীবিশেষের দিকে, কাতাদার মত অনুযায়ী এখানে মদিনার 12 জন মুনাফিককে ইঙ্গিত করা হয়েছে, এবং অতঃপর তারা যদি আপনার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে আপনার সাথে অন্য যুদ্ধে যাওয়ার জন্য, তবে আপনি বলে দিন তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ধমক এবং শাস্তি স্বরূপ। আল্লাহ এই শাস্তির সিদ্ধান্তের পেছনে বলেন, তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ। এমন অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমিও তাদের অন্তরকরণ ও তাদের দৃষ্টি পাল্টে দেব, যেমন তারা প্রথমবারেতে ঈমান আনেনি, আর তাদের ছেড়ে দেব তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তভাবে ঘুরে বেড়াতে। একটি মন্দকর্মের শাস্তিস্বরূপ কাউকে অন্য একটি মন্দকর্মের দিকে ধাবিত করা হয়, একইভাবে একটি আমলে সালিহের পুরস্কার স্বরূপ তাকে অন্য একটি আমলে সালিহের প্রতি ধাবিত করা হয়। আল্লাহ পরবর্তীতে বলেন, কাজেই পিছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী ওইখানে ওইসব লোকদের ইঙ্গিত করা হয়েছে যারা তাবুক অভিযানে না গিয়ে ঘরে বসেছিল। আমাদের প্রিয় মুজাহিদ শায়খ আনোয়ার আল আওলাকি রাহিমাহুল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মদিনা পার্ট 2 লেকচার সিরিজে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক অভিযানে অংশগ্রহণ না করার পিছনে বুখারী শরীফে যে বিখ্যাত হাদিস স্বয়ং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন এবং বলেছেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় বর্ণনা করেছেন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ যখন কারো জন্য কোনো আমলে সালেহ করার সুযোগ খুলে দেন তখন তার উচিত দেরি না করে এই সুযোগের সদ্ব্যবহার করা। প্রিয় ভাই ও বোনেরা, কোনো কোনো সময় আল্লাহ আপনাদের জীবনে আমলে সালেহ করার সুযোগ খুলে দেন, এই সুযোগ আসে আবার চলে যায়, কিছু সময় এই সুযোগ ভালো কিছু নিয়ে চলে যায়। যদি আপনারা এই সুযোগের সদ্ব্যবহার না করেন তাহলে হতে পারে আপনারা সারা জীবনের জন্য এটা হারাবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তাবুক অভিযানে অংশগ্রহণের সুযোগ খোলা হয়েছিল কিন্তু তিনি তা হারিয়েছিলেন। এর মধ্যে শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বলেছেন, হায় আফসোস, আমি মনে করেছি আমি তাবুক অভিযানের সব প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবো, তাই জিহাদে অংশগ্রহণ না করে পিছনে পড়ে থাকবেন না এই ভেবে যে আমি তো যেতেই পারবো। তাই আল্লাহ আপনার জন্য যে সুযোগ খুলে দিয়েছেন তার সদ্ব্যবহার করুন, এবং কোনো কোনো সময় এই সুযোগের সদ্ব্যবহার না করার পরিণতি অনেক ভয়াবহ হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো, আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান, বস্তুত তোমরা সবাই তার নিকটই সমবেত হবে। আল্লাহ আপনাকে পরবর্তীতে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক না দিয়ে আপনার এবং আপনার কলবের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেন। তাই যে সুযোগ আপনার জন্য খুলে দেওয়া হয়েছে তা সদ্ব্যবহার করুন এবং জিহাদ থেকে পিছনে থাকবেন না। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমিও তাদের অন্তরকরণ ও তাদের দৃষ্টি পাল্টে দেব যেমন তারা প্রথমবারেতে ঈমান আনেনি, আর তাদের ছেড়ে দেব তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তভাবে ঘুরে বেড়াতে। তারা প্রথমবারে ঈমান আনতে প্রত্যাখ্যান করেছে, তাই আল্লাহ তাদের কলব এবং চোখ উল্টিয়ে দিয়েছেন, তাই আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাহ এরূপ নন যে কোনো জাতিকে হিদায়াত করার পর আবার পথভ্রষ্ট করে দেন, যে পর্যন্ত না তাদেরকে সেসব বিষয় পরিষ্কারভাবে বলে দেন যে যা হতে তারা বেঁচে থাকবে। নিঃসন্দেহে আল্লাহ সব কিছুতে সর্বজ্ঞাতা। আল্লাহ তাদের কাছে স্পষ্ট করেছেন তাদের কী পরিত্যাগ করা উচিত। আল্লাহ তাদের সৎ আমল করার সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আল্লাহ হিদায়তের পর তাদের আবার পথভ্রষ্ট করে দিয়েছেন। ইবনে কাইয়্যিম থেকে বর্ণিত পরবর্তী শিক্ষণীয় বিষয় হচ্ছে, তাবুক অভিযান থেকে শুধুমাত্র তারাই রয়ে গিয়েছিল যারা মুনাফিক, জিহাদ করতে অসমর্থ এবং যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকার জন্য নিয়োগ করেছিলেন, তাই আল্লাহর রাস্তায় জিহাদ না করা নিফাকের পরিচয় হিসাবে সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া এজন্য যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তাবুকে অংশগ্রহণ না করার ঘটনা, এজন্য তাকে কত বড় খেসারত দিতে হয়েছে এবং এই ঘটনার উপর কোরআনের আয়াত আমাদের সামনে প্রকাশিত হয়েছে। আমরা কি জানি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন? তিনি হচ্ছেন একজন বড় আলেম সাহাবি, যিনি বদর ছাড়া সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন, এমনকি বায়াতে কাবায়ও, যে বায়াতকে সাহাবিরা বদর যুদ্ধ থেকেও বেশি ফজিলতপূর্ণ মনে করতেন, তাও বদর যুদ্ধে অংশগ্রহণ না করার পিছনে তার সঙ্গত কারণ ছিল। তাই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুধু একটি অভিযানে অংশগ্রহণ না করার জন্য এত বড় খেসারত দিতে হয়েছে, যার বর্ণনা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং দিয়েছেন এবং কোরআনেও বর্ণিত হয়েছে, তাহলে আমাদের অবস্থা কী যারা এখনও জিহাদ থেকে পেছনে রয়েছি, এমনকি কোনো শরিয়া সঙ্গত ওজোর ছাড়াই জিহাদে কোনোভাবেই অংশগ্রহণ করিনি, কিসের উপর ভিত্তি করে আমরা নিশ্চিন্ত হয়ে বসে রয়েছি? আরেকটি বিষয় হচ্ছে, তখন তো কাব ইবনে মালিকের তাওবা কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, যার কারণে নিশ্চিত হওয়া গেছে যে আল্লাহ কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল করেছেন। এমনকি এই ঘটনার পর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সাহাবীদের মাঝে অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু আমাদের কারো অবস্থার উপর তো এখন কোনো ওহী অবতীর্ণ হবে না, তাই কেউ যদি আল্লাহর রাস্তা থেকে অনেক দূরেও সরে যায় তাহলে কীভাবে বুঝবো আমরা? তাই কাবের এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যে শিক্ষা নিয়েছেন এবং সতর্ক হয়েছেন, তার থেকেও বেশি সতর্ক আমাদের হওয়া উচিত, যেন আমরা এত বড় বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুন। কারণ কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার উপর ভিত্তি করে পূর্ববর্তী এবং বর্তমান যুগের আলিমদের অনেক কিতাব এবং আলোচনা রয়েছে, বয়ান ছোট করার ইচ্ছা না থাকলে আমি সেখান থেকে কিছু এখানে উল্লেখ করার চেষ্টা করতাম। বিশেষ করে শায়খ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ এর লিখিত কিতাব দারসে হাদিসে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বইটি আপনারা সকলে সংগ্রহ করবে পড়বেন ইনশাআল্লাহ। তাই আমি ভাই বোনদেরকে বলবো, বুখারি শরীফ থেকে স্বয়ং কাব ইবনে মালিকের এই হাদিস শুধু পড়তে নয়, বরং পর্যবেক্ষণ করে নিজ নিজ অবস্থায় হিসাব মিলাতে। আল্লাহ আমাদের একমাত্র তৌফিক দাতা। তাই আমি বলছি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ থেকে কাউকে অব্যাহতি দেননি, না আলিম সাহাবিদেরকে, না ধনী সাহাবিদেরকে, না গরিব সাহাবিদেরকে, না তখনকার গোত্রপতি সাহাবিদেরকে, না তখনকার রাজনৈতিকভাবে প্রভাবশালী সাহাবিদেরকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তবে যদি জিহাদের বা জামাতের আমির কাউকে কোনো বিশেষ কাজে নিয়োজিত করেন তবে তা ভিন্ন কথা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুক অভিযানের সময় মদিনায় নিয়োগ করেছিলেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ব্যক্তিগত অভিমত ছিল না, তিনি তাবুক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাওয়ার জন্য আকুল ছিলেন। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেকে আমিরের সামনে পেশ করা। জিহাদের আমির তার অবস্থা বুঝে তাকে তার উপযুক্ত জায়গায় কাজ করার জন্য নিয়োগ করবেন। যেমন খোরাসানের মুজাহিদদের অনেক বড় একজন শায়খ আতিয়াতাল্লাহ আল লিবি একটি লিখিত প্রবন্ধে বলেন, এখন আমাদের জন্য জিহাদ ফরদুল আইন বলতে আমরা যা বোঝাতে চাচ্ছি তা হলো প্রত্যেক মুসলিম তার সামর্থ্য অনুযায়ী এবং যেটা তার জন্য উপযুক্ত ও যেটা তাকে করতে বলা হয়েছে সেভাবে জিহাদের কাজ করবে। এবং অবশেষে শায়খ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ এর কিতাব থেকে যেটা আমি বারবার বলছি সেটা হচ্ছে, যে তার জান এবং প্রস্তুতি কুরবানি দিয়ে জিহাদ এবং মুজাহিদিনদের কাফিলায় যোগ দিয়েছে এবং তার কথাকে আমলে পরিণত করেছে এই বলে যে, এখানে আমি মুসলিমদের একজন তীর হিসেবে হাজির আছি, তাই মুসলিমদের আমির আমাকে যেখানে ইচ্ছা জিহাদের কাজে লাগাক। তাই আমি উদাহরণস্বরূপ বলছি উমুক এবং উমুক চেচনিয়ায় যান, কারণ সেখানে উমুকের প্রয়োজন এবং তার পক্ষে যাওয়া সম্ভব, এবং উমুক ও উমুক জিহাদের অমুক জায়গায় যান এবং উমুক আপনার নিজ জায়গায় অবস্থান করে জিহাদের জন্য অর্থ সংগ্রহ করুন, ব্যবসা করুন, দিনের জন্য লিখুন, বলুন, দাওয়াত দিন, মিডিয়ায় কাজ করুন অথবা জ্ঞান অর্জন করতে থাকুন এবং অমুক ও অমুক অমুক অমুক জায়গায় কাজ করুন। তাই বোঝা গেল যার জন্য ইমারাহ এর আমিরের সাথে যোগাযোগ রাখতে হবে, যাতে করে আমিরগণ জানতে পারেন আপনার জন্য দিনের কোন কাজ উপযুক্ত এবং প্রয়োজনীয়। এগুলো অবশ্যই সম্পাদিত হবে ইমানের সাথে, সত্যবাদিতার সাথে, ইখলাসের সাথে। যারা এটা করতে সক্ষম নয় তাদের সাধারণ পরিকল্পনা অনুযায়ী আগানো উচিত এবং যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করা উচিত। এগুলোর জন্য আল্লাহর প্রতি একনিষ্ঠ তাকওয়া জরুরি। প্রয়োজনে জিহাদের ব্যাপারে অধিক জ্ঞানী, সত্যবাদী এবং সালিহ লোকদের সাথে পরামর্শ করুন। আল্লাহ আমাদের হিদায়াত এবং সফলতা দান করুন ইনশাআল্লাহ। এভাবে তারা তাদের জিহাদের দায়িত্বের প্রতি সম্মান দেখাতে পারবে এবং নিজেদের জিহাদের জন্য প্রস্তুত করতে পারবে। আল্লাহর কাছে শুধু তাকওয়াই গ্রহণযোগ্য। সেজন্য সত্য কথা হচ্ছে, এই সময়ে জিহাদ করার জন্য পিতামাতার কোনো অনুমতির প্রয়োজন নেই। সব কিছুর ব্যাপারে আল্লাহই অধিক জ্ঞানী এবং আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার অধিকারী নেই। তাই কেউ যদি জিহাদের জন্য শুধু মাল খরচ করে, এটা তার জন্য ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য যতক্ষণ সে জান দিয়ে জিহাদ না করতে পারে কোনো শরিয়া সঙ্গত ওজরের কারণে। অনুরূপভাবে যারা জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে তাদেরও মাল খরচ করতে হবে সামর্থ্য অনুযায়ী। আর কেউ শরিয়া সঙ্গত ওজরের কারণে যদি জান এবং মাল কোনোটাই দিতে না পারে, তাহলে তার উচিত জিহাদ এবং দাওয়ার কাজে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করা। এসব ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আপনারা শাইখ আনোয়ার আল আওলাকি রাহিমাহুল্লাহের মাশআরি আল আশওয়াক লেকচার সিরিজ শুনতে পারেন এবং তারই লিখা জিহাদে অংশগ্রহণের 44টি উপায় কিতাবটি পড়তে পারেন। আর প্রকৃতপক্ষে সব কিছুই নির্ভর করে নিয়ত এবং ইখলাসের উপর। কেউ যদি শরিয়া সঙ্গত ওজরের কারণে জিহাদ না করতে পারেন, তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট এবং ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেবেন। এর জন্য তাকওয়া, সবর, তাওয়াক্কুল এবং ইস্তিকামাত একান্ত জরুরি। কারণ এগুলো এজন্যই বলছি যে সম্প্রতি জিহাদের হুকুমের ব্যাপারে অনেকের মধ্যে কিছু অস্পষ্টতা লক্ষ্য করা গেছে এবং হয়তো এ ব্যাপারে আমাদের কিছু অবহেলাও রয়েছে। একটি বিষয় সকলে কলবে গাঁথা উচিত যে আল্লাহ হচ্ছেন আস-সামাদ, তিনি কোনো কাজেই আমাদের উপর মুখাপেক্ষী নন, যেটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন এবং সবসময় সব কাজে আমরাই তার কাছে মুখাপেক্ষী। তাই কেউ যদি আল্লাহর রাস্তায় যান এবং মাল দেয়, এটা তার নিজের জন্যই, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মুখাপেক্ষিতা বা কোনো প্রয়োজন নেই। তিনি হচ্ছেন আশ-শাকুর, যিনি বান্দাকে আমলে সালেহ করার তৌফিক দান করেন এবং তিনি অতি অল্প আমলের জন্য তাকে জান্নাতে অতি উচ্চ অবস্থান দান করেন। সমস্ত প্রশংসা তো একমাত্র আল্লাহরই জন্য, নতুবা আমাদের সকল প্রচেষ্টা তো অতি সামান্যই যদি আমরা আল্লাহর রাস্তায় নিহত হই তারপরেও। আর যদি কেউ জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিবর্তন করে অন্য কাউকে নিয়ে আসতে সক্ষম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি স্বীয় দীন হতে ফিরে যায়, তবে এতে ইসলামের কোনো ক্ষতি নেই, কেননা আল্লাহ অতি তাড়াতাড়ি তাদের স্থলে এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা মুসলিমদের প্রতি সদয় থাকবে, কাফেরদের প্রতি থাকবে কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে আর তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। বস্তুত আল্লাহ প্রাচুর্য দানকারী ও মহাজ্ঞানী। তাই আমি বিশেষ করে ওই সমস্ত ভাই ও বোনদেরকে বলবো যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, যদি তারা আল্লাহর রাস্তায় জান দিয়ে জিহাদ করতে পারেন বা না পারেন, তারা যেন আল্লাহর রাস্তায় তাদের সামর্থ্য অনুযায়ী মাল খরচ করেন। কেননা জিহাদের জন্য প্রকৃতপক্ষে অনেক বেশি মালের প্রয়োজন হয়, কেননা মুজাহিদিনদের সামনে এমন অনেক সময় এসেছে যে তারা অর্থের অভাবে কাফেরদের উপর হামলা করতে পারেনি এবং এই অনেক ক্ষেত্রে অর্থের অভাবে এমন অনেক অসমর্থতাও সামনে এসেছে। যেমন শায়খ আতিউল্লাহ আল লিবি তার এক প্রবন্ধে খোরাসানের জিহাদ পরিচালনার ব্যাপারে কিছু সমস্যা আলোচনা করার পর বলেছেন, যেটা উম্মার ধনী ব্যক্তিদের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা না করার কারণে সংঘটিত হয়েছে এবং তাদেরও অবহেলা এর সাথে জড়িত, যাদের দক্ষতার সাথে উম্মাহ পরিচালনার ক্ষমতা রয়েছে এবং যাদের কোনো বিশেষ কাজে দক্ষতা রয়েছে, যাদেরকে আল্লাহ তাদের বিশেষ দক্ষতার কারণে অন্যদের থেকে পৃথক করেছেন। তাই আমাদেরকে মাল এবং দক্ষ ব্যক্তি দিয়ে সাহায্য করুন এবং আপনারা দেখতে পাবেন কত জিহাদের ময়দান এবং ট্রেনিং ক্যাম্প আমরা খুলি। আল্লাহর সাহায্যে তার শত্রুদের কী অবস্থা করি, শুধুমাত্র আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই আমাদের জন্য উত্তম জিম্মাদার। আর এজন্যই কোরআনের প্রায় সব জায়গায় যেখানে জান দিয়ে জিহাদের কথা এসেছে সেখানে মালের কথাও এসেছে। এর প্রয়োজনীয়তা আমার মতো অক্ষম মুসলিমের আর বর্ণনা করার প্রয়োজন নেই। এবং যেসব মালদার ভাই বোনদের এখন সুযোগ রয়েছে কোনো মুজাহিদ পরিবারকে সাহায্য করা বা কোনো মুজাহিদ বন্দীকে সাহায্য করা বা তার পরিবারকে সাহায্য করা বা যেসব বন্ধুর স্বামী আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের সাহায্য করা, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি শুনেননি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করে না অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জামাদি বা অর্থ দিয়ে তৈরি করে না অথবা কোনো মুজাহিদিনদের রেখে যাওয়া পরিবারের খোঁজখবর রাখে না বা দেখাশোনা করে না, আল্লাহ তাকে কিয়ামতের আগে আজাব দিয়ে শাস্তি দিবেন। শায়খ আবু বশির এই হাদিসের ব্যাপারে বলেন, তাই কোনো মুমিনের জন্য উল্লেখিত তিন শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণীতে সামিল হওয়া উচিত নয়। হয় সে আল্লাহর রাস্তায় জিহাদ করবে অথবা কোনো মুজাহিদিনদের দেখে যাওয়া পরিবারের খোঁজখবর রাখবে বা দেখাশোনা করবে অথবা কোনো মুজাহিদকে আল্লাহর রাস্তায় তৈরি করবে, অন্যথায় সে তার উপর কেয়ামতের পূর্বেই আল্লাহর আজাব আসার অপেক্ষা করুক। আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না এই আজাবের বিষয়বস্তু এবং এর প্রকৃত রূপ আর ভয়াবহতা কী হবে, কারণ এখানে শুধু আল্লাহর রাস্তায় মাল খরচ বা কোনো মুজাহিদ পরিবারকে সাহায্য করার কথাই মুখ্য নয়, বরং এর সাথে সম্পূর্ণ মজবুত এক জিহাদ প্রক্রিয়া জড়িত। একজন মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় সে যখন দেখে যে আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই তাহলে পিছনে আমার সেই সব আন্তরিক প্রিয় ভাই বোনেরা রয়েছে যারা আমার স্ত্রী সন্তান এবং পরিবারকে শুধু আর্থিক সহযোগিতা বা দেখাশোনাই নয় বরং তাকওয়া সবর এবং ইস্তিকামতের সবকও শিক্ষা দিবে, এমনকি প্রয়োজনে শহীদদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে। আর যদি এর বিপরীত হয় তাহলে একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় আন্তরিকভাবে তার জান কুরবান করতে দ্বিধাবোধ করবে। আমরা কি এটা ভেবে দেখেছি? আমাদের মুজাহিদ শেখ আনোয়ার আল আওলাকি রাহিমাহুল্লাহ তার এক লেকচারে আফসোস করে বলেছেন, ইয়েমেনের এক ভাই আমাকে বলেছেন, কোনো একজন বোনের স্বামী জিহাদে শহীদ হওয়ার পর সেই বোন আর্থিক অভাবের সম্মুখীন হয়, এমনকি সেই বোন ঈদের দিন মানুষের কাছে তার বাচ্চাদের জন্য ঈদের পুরনো জামা কাপড় তালাশ করছে। আল্লাহু আকবার, হায় আফসোস আমাদের! আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কী জবাব দেব? আমাদের কি অশ্রুসিক্ত হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং এইসব ভাইদের রক্তের বিনিময়ে তো আজ আমাদের কাছে ইসলাম এসেছে। কেননা আমি পূর্বেই বলেছি, আল্লাহ আপনাকে আজ আল্লাহর রাস্তায় মাল খরচ করার সুযোগ দিয়েছেন, হয়তো এই সুযোগ সবসময় থাকবে না, হয়তো আর আসবেও না। কেননা কত সময় আছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করার তৌফিক দান করুন। আর যখন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের সামনে সুযোগ খুলে দেন, তখন যদি আমরা দ্রুত এবং আন্তরিকতার সাথে সাড়া না দেই, তখন কি আমাদের সূরা তাওবার এই আয়াত জানা নেই যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আর তাদের মধ্যে এমন কতিপয় লোক রয়েছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে, আল্লাহ যদি আমাদেরকে নিজ অনুগ্রহে প্রচুর সম্পদ দান করেন তবে আমরা অবশ্যই খুব দান খয়রাত করব এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হব। কার্যত যখন আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে প্রচুর সম্পদ দান করলেন তখন তারা তাতে কার্পণ্য করতে লাগলো এবং অনুগত্য করা হতে তারা গোলামির সাথেই বিমুখতা অবলম্বন করলো। সুতরাং আল্লাহ তাদের শাস্তিস্বরূপ তাদের অন্তরসমূহে নিফাক ঢেলে দিলেন যা আল্লাহর সামনে হাজির হওয়ার দিন পর্যন্ত থাকবে, এই কারণে যে তারা আল্লাহর সাথে নিজেদের ওয়াদার খিলাফ করেছে আর এই কারণে যে তারা পূর্ব হতেই মিথ্যা বলছিল। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন সময় এসেছে কথাকে আমলে পরিণত করার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের ভাই বোনদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দৃঢ় রাখেন, আমাদের নবী সিদ্দিক সালেহীন এবং শহাদাতের অন্তর্ভুক্ত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حكمت عدلت أمنت فنمت رسيخ البال بمثلك نستصغر نجما وذرا